ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, যে আমি পৃথিবীতে জমিনের খলিফা, জমিনের একটা প্রতিনিধি, জমিনের খলিফা তৈরি করতে চাই। কার খলিফা? জমিনের খলিফা, আল্লাহর খলিফা না। আল্লাহর কোনো খলিফার দরকার হয় না, কারণ খলিফা হল কারো অনুপস্থিতিতে যে দায়িত্ব পালন করে তাকে বলা হয় খলিফা। খলিফা খালপন থেকে, খালপন মানে পিছনে, অবর্তমানে। তো যিনি পিছনে দায়িত্ব পালন করেন তাকে বলা হয় খলিফা। তা আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের কোনো অবর্তমান নাই, তো এই জন্য আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের কোনো খলিফার দরকার হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইয়াপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই দশম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং ওলামায়ে কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নার আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। তো মাহফিলের শেষ পর্যায়ে আমরা অল্প একটু সময় শুধু কোরআন সুন্না থেকে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে শোনার এবং বসার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার বিষয়বস্তু হল আদর্শ পরিবার। আপনারা দেখেছেন পোস্টারেই আমাদের লেখা আছে সবার নামের সাথেই যে কোন বক্তা কি বিষয়ে আলোচনা করবেন। তো আমার বিষয় হল আদর্শ পরিবার। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বর্তমান সময়ের আলোকে খুবই প্রয়োজনীয় বিষয়। তো এটি লম্বা সময় নিয়ে আলোচনা করতে পারলে অনেক বেশি সুন্দর হতো, ভালো হতো, কিন্তু এখন সেই লম্বা সময় নিয়ে আলোচনা করার মতো এখন আর পরিবেশ সময় এরকম নাই। তো সংক্ষেপে আমরা শুধু পরিবারের উপরে অল্প একটু কথা বলব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেই সর্বপ্রথম আল্লাহ পাক যে কাজটা করেছেন সেই কাজটা হলো আল্লাহ পাক মানুষকে এলেম দিয়েছেন। প্রথমে কি দিয়েছেন? এলেম দিয়েছেন। আদম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আদম নাম দেন নাই, প্রথম নাম দিয়েছেন কি? খলিফা। মনে রাখবেন প্রথম নামটা কি দিয়েছেন? খলিফা। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে মালায়েকাদেরকে বলেছিলেন ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, যে আমি পৃথিবীতে জমিনের খলিফা, জমিনের একটা প্রতিনিধি, জমিনের খলিফা তৈরি করতে চাই। কার খলিফা? জমিনের খলিফা, আল্লাহর খলিফা না। আল্লাহর কোনো খলিফার দরকার হয় না, কারণ খলিফা হল কারো অনুপস্থিতিতে যে দায়িত্ব পালন করে তাকে বলা হয় খলিফা। খলিফা খালপন থেকে, খালপন মানে পিছনে, অবর্তমানে। তো যিনি পিছনে দায়িত্ব পালন করেন তাকে বলা হয় খলিফা। তা আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের কোনো অবর্তমান নাই, তো এই জন্য আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের কোনো খলিফার দরকার হয় না। আল্লাহ পাক এই জমিনে আগে জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের খেলাফত দিয়েছিলেন, কিন্তু জিনেরা সেই খেলাফত রক্ষা করতে পারে নাই, এই জন্য আল্লাহ রাব্বুল্লাহ আলমিন জিনদেরকে জমিন থেকে বিতাড়িত করে মানুষকে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন জিন জাতির খলিফা, জিনের খেলাফত আল্লাহ পাক মানুষকে দিলেন। এবং যে মানুষকে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন বানাইলেন এরাও আবার এক প্রজন্ম আরেক প্রজন্মের খলিফা, একজন আরেকজনের প্রতিনিধিত্ব করে। এই জন্য আল্লাহ পাক প্রথমেই এদেরকে বলছেন এদের নাম হলো খালিফা। আচ্ছা খালিফা কেমন হবে কি হবে ফেরেশতারা কিন্তু কিছুই জানেন না, তাও তারা একটা আপত্তি করেছিলেন। তারা বলছিলেন যে এরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, ফাসাদ করবে, এরা এই করবে এ করবে। আল্লাহ বলছে ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বানাইলেন একটা খালিফা, এটার নাম কি হবে তাও আল্লাহ পাক বলেননি, শুধু বলছেন একটা খালিফা। খালিফাটা বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই খালিফার ভিতরে রূহ ফুৎকার দিলেন, ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আল্লাহ রাব্বুল আলামিন একটা ফুৎকার দিলেন, ফুৎকারের পরে এটা মানুষের রূপ নিল। সুবহানাল্লাহ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা দিলেন সেটা হলো ইলম। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে প্রত্যেকটা জিনিসের নাম শিক্ষা দিলেন। আল্লামা, আল্লাহ পাক ইলম শিখাইলেন, ইলম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নাম রাখলেন আদম। ইলম দেওয়ার আগ পর্যন্ত আদম নাম রাখেননি, ইলমের আগ পর্যন্ত নাম ছিল কি? খলিফা। আল্লাহ পাক ইলম দিয়ে নাম রাখলেন আদম, অর্থাৎ এলেমবিহীন মানুষের আকৃতিতে থাকতে পারে কিন্তু আসলে তারা মানুষ আকৃতি, উপরের কায়াটা আকৃতিটা মানুষ, ভিতরে মানুষ না। যখন ওই প্রাণীটির ভিতরে এলেম ঢুকে তখন হয়ে যায় মানুষ, তখন হয়ে গেছে আদম। আল্লাহ রাব্বুল আলামিন এলেম দেওয়ার পরে দ্বিতীয় যে জিনিসটি আল্লাহ পাক দিয়েছেন সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামকে দিয়ে একটা পরিবার গঠন করেছেন। আল্লাহ পাক হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে দুইজনকে বললেন দুইজনে ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার জোড়া তোমার স্ত্রী দুইজনেই জান্নাতের ভিতরে বসবাস করো। সুবহানাল্লাহ, আল্লাহ পাক একটা পরিবার গঠন করে দিলেন, সর্বপ্রথম জমিনের পরিবার আদম আলাইহিসসালামের পরিবার। তাহলে মানবতার সৃষ্টিটা পরিবার দিয়ে, মানবতার বিকাশটা পরিবার দিয়ে, মানবতার সূচনাটাই পরিবার দিয়ে। আল্লাহ পাক যুগে যুগে যত আম্বিয়া আলাইহিমুসসালাম দুনিয়াতে পাঠিয়েছেন প্রত্যেক নবীকে আল্লাহ পাক পরিবার গঠনের নির্দেশ দিয়েছেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম সুবহান, আমি আল্লাহর একটা গুরুত্বপূর্ণ পরিচয় হলো আমি সুবহান। আমি সুবহান হয়ে কি করি? সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা, আমি আল্লাহর কোনো জোড়া নাই, আমি আল্লাহর কোনো পরিবার নাই, আমি আল্লাহর কোনো সংসার নাই, এগুলার থেকে আমি আল্লাহ হইলাম সুবহান। সুবহানাল্লাহ, আল্লাহর পরিচয় হলো আল্লাহ হইলেন সুবহান। সুবহান মানে তার কোনো স্ত্রী নাই, তার কোনো ছেলে মেয়ে নাই, তার কোনো পরিবার নাই, সংসার নাই, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণরূপে পবিত্র। কিন্তু আল্লাহ বলতেছেন আমি নিজে পবিত্র কিন্তু আমি প্রত্যেকটা মাখলুককে খলাকাল আজওয়াজা কুল্লাহা, সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া করে বানিয়েছি, প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া। এমন কোন জিনিস জমিনে নাই, যে কোনো উদ্ভিদ, যে কোনো প্রাণী, যে কোনো কিছু, আল্লাহ পাক প্রত্যেকটাকে নর এবং নারী, পুরুষ এবং নারী করে আল্লাহ পাক বানাইছে। দেখেন তাল গাছে তাল ধরে, সেখানে পুরুষ আর নারী আছে, আছে না? তাল গাছ আল্লাহ পাক সেখানেও পুরুষ আর নারী বানাইছেন। ধান গম যত ফসল হয় এই ফসলের ভিতরেও নারী পুরুষ আছে। খেজুর ধরে, খেজুর আমরা খেজুর দেখি, এই খেজুরের ভিতরেও নারী পুরুষের পরাগায়ন হয়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্রত্যেকটি জিনিসকে আল্লাহ পাক জোড়ায় জোড়ায় পরিবারের মাধ্যমে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ পাক পরিবার গঠনের নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে এই ব্যাপারে সতর্ক করেছেন, কেউ যদি পরিবার গঠন না করে, বলছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে হলো আমার সুন্নত, এই সুন্নত থেকে কেউ যদি বিমুখ হয়ে যায়, কেউ যদি দূরে থাকে। তিনজন শপথ করছিল তিন ইবাদতের, একজন বলছিল আমি জীবনে কোনোদিন বিয়ে শাদী করব না, কারণ বিয়ে শাদী করলে অনেক ঝামেলা বেড়ে যায়, সন্তান দেখতে হয়, পরিবার দেখতে হয়, কত কিছু করতে হয়, এগুলো করতে গিয়ে আল্লাহর ইবাদত করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল্লাহি ইন্নি লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম করে বলছি আমি নবী দুনিয়ার সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, সবচেয়ে বেশি মুত্তাকিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমি নবী ওয়া তাযাওয়াজুন নিসা, আমি বিবাহ শাদী করেছি, আমার পরিবার আছে, আমার ছেলে মেয়ে আছে, সেগুলো দেখাশোনা করি, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত নবুয়তের দায়িত্বটাও আমি আল্লাহ পালন, আমি রাসূল পালন করি। সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের আলোকে একটা পরিবার গঠন করবে। এখন প্রশ্ন হলো পরিবারটা একটা আদর্শ পরিবার হতে হবে। পরিবারের নমুনা দুই রকমের, এক রকমের পরিবার হলো আবু লাহাবের পরিবার, আরেক রকমের পরিবার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবার। পাশাপাশি দুইটা পরিবার, মাঝখানে এই একটা বেড়া, শুধু এই বেড়ার এই পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবার, এই পাশে আবু লাহাবের পরিবার। ওই আবু লাহাবের পরিবারটাকে এমন পরিবার গঠন করেছিল যে পরিবারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মারাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। আমরা সবাই পারি এই সূরাটা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের পরিবারের বর্ণনা দিয়েছেন। শুধু আবু লাহাব ধ্বংস হবে না, শুধু আবু লাহাবের দুই হাত ধ্বংস হবে না, আবু লাহাবের যে স্ত্রী ওয়ামরাতুহু তার স্ত্রীও ধ্বংস হয়ে যাক। হাম্মালাতাল হাতাব, আল্লাহ বলেন সেই হলো লাগড়ি বহনকারিণী। আবু লাহাবের স্ত্রীর আল্লাহ পাক উপাধি দিয়েছেন হাম্মালাতাল হাতাব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ওই মহিলার গলার ভিতরে একটা পাকানো রশি দিয়ে পেঁচানো থাকবে। তাহলে আবু লাহাব একটা পরিবার গঠন করেছিল যার স্ত্রীর কথা এখানে আসছে। আবু লাহাবের দুই ছেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়েকে বিবাহ করেছিল, উম্মে কুলসুম এবং রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই মেয়েকে দুই ছেলে বিবাহ করেছিল। পরবর্তীতে আবু লাহাব নির্দেশ দিয়েছিল তাড়াতাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়েকে তোমরা তালাক দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার শুরু করার সাথে সাথে ওই দুই মেয়ে তালাকপ্রাপ্ত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ফিরে আসে। আবু লাহাবের পরিবার থেকে দুই রত্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে ঘরে ফিরে আসলো। তাহলে তাদের ঘরে মহামূল্যবান সম্পদ পাই ওই আবু লাহাবের পরিবার চিনতে পারে নি। ওই আবু লাহাব তার বংশের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলো। তার ঘরের পাশে নূর পাইল, কিন্তু সেই নূর সে চিনতে পারে নাই, তার স্ত্রী চিনতে পারে নাই, তার সন্তানেরা চিনতে পারে নাই, তার পুরা পরিবার। তাই জন্য আল্লাহ অভিশাপ দিয়ে বলছেন পুরা পরিবার ধ্বংস হয়ে যাক। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পরিবার গঠন করেছিলেন। আল্লাহ পাক সমস্ত মুমিনদেরকে নির্দেশ দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়ায়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে প্রথমে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, এরপরে তোমার আহালকে পরিবার পরিজনকেও বাঁচাও। আল্লাহু আকবার, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই পরিবারটা জাহান্নামের আগুন থেকে বাঁচলো ওই পরিবারটা হলো আদর্শ পরিবার। যেই পরিবার জাহান্নামের দিকে ধাবিত হলো ওইটা হলো নিকৃষ্ট পরিবার। যেই পরিবার জাহান্নামের আগুন থেকে বাঁচলো, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করলো, ওই পরিবার হলো আদর্শ পরিবার। আর যেই পরিবার জাহান্নামের দিকে ধাবিত হয় ওই পরিবার হলো নিকৃষ্ট পরিবার। আবু লাহাবের পুরা পরিবারটা জাহান্নামের দিকে ধাবিত হয়েছে, নিকৃষ্ট পরিবারের নমুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, আবু বকরের পরিবার, আল্লাহু আকবার, সবাই জান্নাতের দিকে ধাবিত হওয়া পরিবার, এটা একটা আদর্শ পরিবার। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আমাদের প্রত্যেকের এই পরিবার রয়েছে, প্রত্যেকেই পরিবার কেউ গঠন করেছে, কেউ গঠন করব, কিন্তু খেয়াল রাখতে হবে পরিবারটা যেন হয় একটা আদর্শ পরিবার, যেই পরিবারের কারণে জাহান্নামে যেতে না হয়, যেই পরিবারের কারণে জাহান্নামের দিকে ধাবিত হইতে না হয়, যেই পরিবারের কারণে হারাম ইনকাম করতে বাধ্য হইতে না হয়, যেই পরিবারের কারণে দিন থেকে বিচ্যুত হইতে না হয়, এরকম পরিবার গঠন করা আমার আপনার ইমানি দায়িত্ব, আমার আপনার ইমানি দায়িত্ব। আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছেন এরকম পরিবার গঠন করা। মুমিনের পরিবারের নমুনাটা কেমন হবে আল্লাহপাক একটা দোয়ার মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়ার মাধ্যমে শিখাইলেন, তোমাদের পরিবারগুলো হবে এরকম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার স্বামী, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পরিবারটা হবে এমন, কুররাতা আয়ুনিন, তোমার পরিবারটা হবে চক্ষু শীতলকারী, চক্ষু প্রশান্ত দানকারী। সুবহানাল্লাহ, চোখের মধ্যে যদি কোনো ময়লা পড়ে, চোখের মধ্যে যদি কোনো ধুলাবালি পড়ে, চোখের মধ্যে যেমন কসকস করে, সারা রাত ঘুম আসে না, আমার যদি সন্তান বিপথে চলে যায়, সন্তান যদি বেনামাজি হয়ে যায়, সন্তান যদি মাদকাসক্ত হয়ে যায়, আমার সন্তান যদি সন্ত্রাসী হয়ে যায়, আমার সন্তান যদি নেশাগ্রস্ত হয়ে যায়, আমার স্ত্রী যদি বেপর্দা হয়ে যায়, আমার স্ত্রী যদি বেনামাজি হয়ে যায়, আমার চোখে ওই রকম কসকস করবে, আমার চোখে ঘুম আসবে না, আমার চক্ষু শীতলকারী পরিবার যদি হয় তাহলে বুঝতে হবে এটা আমার আদর্শ পরিবার। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, পরিবারটা হবে তাকওয়ার পরিবার, যেই পরিবারে সবাই মিলে তাকওয়ার চর্চা করবে, সবাই মিলে তাকওয়ার অনুশীলন করবে, যেই পরিবারে সবাই মিলে وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ পরিবারের সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাবিত হবে, জান্নাতের দিকে দাবিত হবে। যেই পরিবারে তাহাজ্জুদের সময় গভীর রজনীতে যেই পরিবারের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে কাঁদবে, গভীর রজনীতে যেই ঘরের ভিতরে একা একা কান্নার আওয়াজ আসবে আর কোন ধরনের আওয়াজ শোনা যাবে না, উঠে শুধু চুপচাপ আল্লাহর জিকির করবে আর চোখের পানি যাবে। যেই ঘরের ভিতরে ফজরের আজান দিনে সব পরিবারের সদস্য উঠে পুরুষেরা মসজিদের দিকে দাবিত হবে, মহিলারা ঘরের ভিতরে সুন্দর করে সালাত আদায় করে নিবে, সালাত আদায়ের পরে কোরআনে কারীম তেলাওয়াতের আওয়াজ শোনা যাবে। যেই ঘরটা হবে শিরক মুক্ত, যেই ঘরটা হবে বেদাত মুক্ত, যেই ঘরটা হবে কুফর মুক্ত, যেই ঘরটা হবে পর্দাশীল, ওই ঘরটা হলো জমিনে একটা আদর্শ পরিবার। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবং বোনেরা, প্রত্যেকের এরকম একটা পরিবার গঠন করতে হবে। পরিবার গঠন করার জন্য চার পাঁচটা উপকরণ বলেই আমার আলোচনা শেষ। এক নম্বর উপকরণ, ইখতিয়ারুজ জাওজা আস-সালিহা। পরিবার গঠন করতে হলে প্রথম নম্বরে এই জায়গায় যদি ভুল করেন পুরো স্টেশনে সব জায়গায় ভুল হয়ে যাবে, গোড়ায় যদি ভুল হয় সারা জিন্দগি এটার শেষ করতে পারবেন না, সংশোধন করতে পারবেন না। এক নম্বর আদর্শ পরিবার গঠন করতে হলে ইখতিয়ারুজ জাওজা আস-সালিহা, একজন সালেহা আদর্শ স্ত্রী নির্বাচন করা। এই জায়গায় ভুল হয়ে গেলে সারা জীবন আর মাসুল দিতে পারবেন না। অনেক ভাই আমাদের কাছে এসে কাঁদে, ভাই কি করব, বিয়ে করে ফেলছি এমন জায়গায়, সর্বনাশ, না নামাজ পড়ে না পর্দা করে। যিনি নিজেই নামাজ পড়েন না, নিজেই পর্দা করেন না, নিজেই সারাদিন স্টার জলসা নিয়ে বসে থাকেন, নিজেই সারাদিন স্টার প্লাস নিয়ে বসে থাকেন, সকাল 8টা 9টায় 10টায় ঘুম থেকে উঠেন, ওই মহিলার সন্তানগুলো কেমন করে সালেহীন হবে? সম্ভাবনা নাই সালেহীন হওয়া। তাহলে প্রথমে আমি যদি একটা ভালো আদর্শ পরিবার, সালেহীন পরিবার গঠন করতে চাই, আমার প্রথম কর্তব্য হলো দিনদার সালেহীন পাত্রে ঘরে নিয়ে আসা, দিনদার মেয়েকে বিয়ে করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারাআতু লিআরবাইন, সারা দুনিয়াতে জমিনে যত বিয়ে হয় চারটা জিনিস, যে কোনো একটা জিনিসের দেখে দেখে মানুষ বিয়ে করে, চারটা জিনিসের যে কোনো একটা জিনিসের দিকে তাকায় তাকায় মানুষ বিয়ে করে। কেউ বিয়ে করে লিমা লিহা, সম্পদের জন্য, টাকা পয়সার জন্য এই উদ্দেশ্যে বিয়ে করে। বিশেষ করে শহরের দিকে দেখবেন, অনেকে গিয়ে গিয়ে ঢাকা শহরে বিয়ে করছে, বিভিন্ন জায়গায় বিয়ে করছে। কেন বিয়ে করছে? এই জায়গায় সম্পদশালীর মেয়ে, এখানে বিয়ে করলে জায়গা জমিন পাওয়া যাইব, এরকম দেখবেন অনেক মানুষের বিয়ে করে, জায়গা জমিন দেখে দেখে, টাকা পয়সা দেখে দেখে বিয়ে করে। ওয়ালি হাসাবিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন কোন জায়গায় মানুষ বিয়ে করে বংশ দেখে দেখে বিয়ে করে, এটা কোন বংশের মেয়ে, এটা চৌধুরী বংশের মেয়ে, এটা পাটোয়ারি বংশের মেয়ে, এটা ভুঁইয়া বংশের মেয়ে, এটা অমুক বংশের মেয়ে, এরকম বংশ দেখে দেখে বিয়ে করে। যদিও এখন এটা কমে গেছে, এখন এটা তেমন নাই, এখন টাকা পয়সা হইলেই হইল, বংশ দরকার নেই, কিন্তু এক সময় এটার খুব প্রভাব ছিল। মুরব্বীরা কিন্তু বংশ না হইলে যত টাকা থাক যাই থাক বিয়ে করে তো না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বংশ দেখে দেখেও পৃথিবীতে অনেক মানুষ বিয়ে করে, আবার কোন কোন মানুষ বিয়ে করে ওয়ালি জামালিহা, সুন্দর দেখে দেখে, সুন্দরী দেখে দেখে বিয়ে করে। আমার টাকারও দরকার নাই, সম্পদেরও দরকার নাই, বংশেরও দরকার নাই, খালি মেয়েটা সুন্দর হইলে চলবে, আর কিছু লাগবে না, এরকমও জমিনে আছে। আবার কেউ কেউ বিয়ে করে ওয়ালি দিনিহা, বলে আমার কিছু দরকার নাই, শুধু আমার মেয়েটা দিনদার হইতে হবে, অথবা মেয়ে বিয়ে দেওয়ার সময় বলে আমার ছেলের বাড়ি গাড়ি কিছুই লাগবে না, ছেলেটা আমার দিনদার হইতে হবে, দিন দেখেও বিয়ে করে। এই চারটা কারণের যে কোনো একটা দেখে দেখে দুনিয়াতে মানুষ বিয়ে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে পরামর্শ দিলেন, লা তানকিহুহুন্না লিমালিহা, খবরদার আমার উম্মতরা শোনো, আমি নবী তোমাদের সবচেয়ে বড় ওয়ালি, তোমাদের সবচেয়ে বড় বন্ধু, আনা আওলা বিকুল্লি মুমিনিন মিন নাফসিহি, প্রত্যেক মুমিনের আমি সবচেয়ে বড় বন্ধু। সুবহানাল্লাহ, আমি বন্ধু হিসাবে তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, সম্পদ দেখে কোনোদিন বিয়ে করিও না, সম্পদ দেখে বিয়ে করিও না, সম্পদ দেখে বিয়ে করলে লাল্লাহু ইউদখিহিন্না, সম্পদের কারণে তোমার ওই স্ত্রী দাম্ভিক হয়ে যাবে, অহংকারিনী হয়ে যাবে, তোমার কথা শুনবে না, তুমি একটা সুন্দর পরিবার গঠন করতে পারবে না, তোমার থেকে বড় হয়ে বসে থাকবে, তার ভিতরে সবসময় থাকবে আমি এত টাকা পয়সার মালিক, আমার বাবার এত টাকা পয়সা, বাস তুমি সেখানে শান্তি পাইবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার সম্পদ দেখে বিয়ে করিও না। ওয়ালা তানকিহু লিহুসনিহিন্না, সুন্দরী দেখে দেখেও বিয়ে করিও না, কারণ বয়স যত বাড়ে সুন্দর তত কমে, সুন্দর যত কমতে থাকব পারিবারিক কলহ তত বাড়তে থাকব, কারণ তোমার আকর্ষণ সুন্দরের দিকে, সুন্দর নাই আকর্ষণ নাই, এখন সুন্দর কমে গেছে, তুমি পরকিয়া নিয়ে চারিদিকে দৌড়াদৌড়ি করতেছ, কারণ তুমি তো খালি সুন্দর খুঁজছ, সুন্দর খোঁজো, সুন্দর কমে যাবে, সুন্দর এটা স্থায়ী থাকে না। সুন্দরটা হইল ভিতরের কিছু ময়লা আবর্জনার সমষ্টি, সুন্দরটা হইল কি? ওরা আমার কথা বুঝতেছেন না, ঘুমাই গেছেন, কষ্ট হইতেছে মনে হয়। সুন্দরটা হইল ভিতরের কিছু পানির সমষ্টি। একজন সুন্দর মানুষ, স্বাস্থ্যবান মানুষ, ওই মানুষটাকে কিছু ট্যাবলেট খাওয়াই দেন, অনবরত শুধু টয়লেট হবে, শুধু টয়লেট হবে, ডায়রিয়া হবে, একসাথে এক সপ্তাহ পর্যন্ত শুধু ডায়রিয়া হবে, এক সপ্তাহ পরে দেখেন তার সৌন্দর্য আর নাই, এক সপ্তাহ শুধু ডায়রিয়া হওয়ার ওষুধ খাওয়াই দেন, খালি শরীরের থেকে পানি বাহিরিব, খালি পানি বাহিরিব, এক সপ্তাহ পরে দেখেন তার শরীরের সৌন্দর্য আর, তাহলে সৌন্দর্যটা কি ছিল? এগুলা কি বাহিরে গেছে? যেটা বাহিরেছে এটাই ছিল সৌন্দর্য। আল্লাহ পাক দুনিয়াটাকে এইভাবে সুশোভিত করে রেখেছেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্দর দেখে বিয়ে করিও না, কারণ এই সুন্দর দেখে বিয়ে করলে এটা পর্যায়ক্রমে তোমার বিপর্যয়ের দিকে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজফুর বিজাতিদ্দিন ওয়া তারিবাতিয়াদা, আমার উম্মত বিয়ে করার সময় দিন দেখে বিয়ে করো, দিনকে দেখো, তোমার মূল টার্গেট থাকবে দিন, আল্লাহর দিন, দেখো মেয়েটা নামাজি কিনা, মেয়েটা শরিয়া সম্মত কোরআন সুন্নাহ সম্মত পর্দা করে কিনা, মেয়েটার ভিতরে আল্লাহর ভয় খাশিয়াতুল্লাহ তাকওয়া আছে কিনা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন বিয়ে করেছেন একজন সাধারণ মেয়েকে, দুধ বিক্রেতার মেয়েকে, ওই মেয়েকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার কারণে ছেলের বউ হিসাবে নির্বাচন করছেন। সুবহানাল্লাহ, তুমি দেখো ওই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় তাকওয়া কতটুকু আছে, যদি আল্লাহর ভয় থাকে তাকওয়া থাকে ওই মেয়েটা কষ্ট করে জীবন যাপন করবে, তবুও তোমাকে গোশ খাইতে বাধ্য করবে না, হারাম উপার্জন করতে তোমাকে কখনো উদ্বুদ্ধ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দিন দেখে বিয়ে করো, তারে বাতিয়াদা, তুমি সুখী হয়ে যাবা, তোমার দুই হাত সন্তুষ্ট হয়ে যাবে, কারণ সৌন্দর্য বরাবর কমতে থাকে কিন্তু দিনের সৌন্দর্য দিন দিন বাড়তে থাকে, কারণ মানুষ যত বাড়ে তার তাকওয়া তত বাড়ে, মানুষের বয়স যত বাড়ে তত আমল আখলাক সুন্দর হয়, আমল বাড়তে থাকে, তাহলে দিন দেখে বিয়ে করলে দেখবেন যে আজকের পর কালকে আমল আরো সুন্দর, তারপরে আরো সুন্দর, তারপরে আরো সুন্দর। যত আমল সুন্দর হচ্ছে তত আপনার মহব্বত বাড়তেছে। কিন্তু শারীরিক সৌন্দর্য দেখে বিয়ে করলে সৌন্দর্য কমবো, আকর্ষণও কমবো। আর দিন দেখে বিয়ে করলে দিনদারি বাড়বো, আকর্ষণও বাড়বে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, বিয়ে করার সময় দিনকে মূল কেন্দ্রবিন্দু বানাও, একটাই টার্গেট আল্লাহর দিন থাকবে। এই দিন দেখে যদি বিয়ে করি, প্রথমে ইখতিয়ার জাওজা আস-সালিহা, প্রথম নম্বরে আদর্শ পরিবার গঠন করতে হলে দিনদার মেয়ে লাগবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকের মাহফিলে যুবক ভাইয়ে বেশি, এই যুবক ভাইদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে যে আমি আদর্শ পরিবার গঠন করতে হলে আমার স্ত্রীটাও আদর্শ হইতে হবে। আগে স্ত্রী নির্বাচন করতে হবে সঠিকভাবে। এখন স্ত্রী পাবে কোথায়? এই যুবকেরা বিয়ে করতে গেলে পাবে কোথায়? তাহলে আমাদের যাদের মেয়ে আছে, মেয়েগুলো দিনদার করতে হবে তো নাকি? না হয় বাজারে এরা পাবে কোথায়? পুরা সমাজ ঘুরে, দেশ ঘুরে দিনদার মেয়ে খুঁজে পাওয়া যায় না। তাহলে আমরা যারা বাবা আছি, তাদের কর্তব্য এই সমাজে আদর্শ পরিবার উপহার দিতে হলে আমাদের মেয়েগুলোকে দিনদার বানাতে হবে। এখন বিয়ে করতে গেছি, মেয়েটা চাই দিনদার, কিন্তু আমি কতটুকু দিনদার সেটা খেয়াল করি না। সবাই খালি দিনদার মেয়ে খুঁজে, আমি দিনদার কিনা? তাহলে আমাকেও হইতে হবে দিনদার, দিন কেন্দ্রিক পরিবার। এটা হলো এক নম্বর কাজ। দুই নম্বর কাজ, আদর্শ পরিবার হইতে হইলে ওই পরিবারটা হইতে হবে শিরক মুক্ত পরিবার। কি পরিবার? শিরক মুক্ত পরিবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ববরে সব সময় বলে বেড়াইতেন, ইন্না আলা আব্দুল্লাহ লা আগনিয়া ওয়ানিস শিরকে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিবার একটা শিরক মুক্ত পরিবার। সুবহানাল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের পরিবার শিরক মুক্ত পরিবার। তাহলে আমার আপনার পরিবারটা হইতে হবে কি পরিবার? শিরক মুক্ত তাওহিদি পরিবার। যেই পরিবারের ভিতরে মুরব্বী থেকে শুরু করে শিশু পর্যন্ত সবাই তাওহিদ বুঝে, আল্লাহর একত্ববাদ বুঝে, ওই পরিবারের ভিতরে বিন্দুমাত্র কোনো শিরিক নাই। ওই পরিবারের মুরব্বী থেকে শুরু করে শিশু পর্যন্ত কারো গলার ভিতরে, হাতের ভিতরে, কোমরের ভিতরে কোনো তাবিজ নাই। শিরিক মুক্ত পরিবার। গলায় তাবিজ নাই, হাতে তাবিজ নাই, কোমরে তাবিজ নাই, কিন্তু আমাদের ঘরে ঘরে গেলে দেখা যায় শিরকের বীজ, শিরকের কারখানা। গলার দিকে তাকাইলে তাবিজ, হাতের দিকে তাকাইলে তাবিজ, কোমরের দিকে তাকাইলে তাবিজ, পায়ের মধ্যে তাবিজ, কত জায়গায় তাবিজ লাগাই লাগাই বসে আছে। শিরক মুক্ত পরিবার হয়নি। আর যেই ঘরের ভিতরে শিরক ঢুকছে, এই ঘরে ইঁদুর ঢুকছে। শিরকটা একটা ইঁদুর। ইঁদুর যেমন ঢুকতে পারলে আস্তে আস্তে আপনার দামি জিনিস, মূল্যবান জিনিস সব কাটে কাটে কাটে কাটে শেষ করে গোপনে গোপনে। শিরক যেই পরিবারে ঢুকছে, আস্তে আস্তে কেটে কেটে কেটে কেটে আপনার ঈমান ধ্বংস করবে, আপনার আমলও ধ্বংস করবে। যেই ঘরে শিরক ঢুকছে, এই ঘরের ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। এই জন্য ঘরটাকে শিরক মুক্ত রাখতে হবে। ঘরের ভিতরে কোনো তাবিজ তোমার ঢুকানো যাবে না। ঘরের ভিতরে কোন ধরনের কবর কেন্দ্রিক শিরকের কেন্দ্রবিন্দু কোন চিন্তাধারা ঘরের ভিতরে ঢুকানো যাবে না। ঘরের ভিতরে যেন কেউ না বলে, আল্লাহ আমার ছেলেটারে ভালো করো, আমি অমুক মাজারে 1,000 টাকা দিমু, অমুক জায়গায় একটা গরু দিমু, অমুক জায়গায় ছাগল দিমু, অমুক জায়গায় মুরগি দিমু, অমুক জায়গায় খাসি দিমু, অমুক জায়গায় ডিম দিমু, এইসব মান্য যেন ঘরের ভিতরে না থাকে। যা দান করব আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে দিব, আল্লাহর দিনের জন্য দিব, কিন্তু কোনো কবরের জন্য দিব না। কবরের জন্য দেওয়া কি? শিরক, হারাম না, শিরক। ঈমান চলে যাব, নিজের পকেটের টাকা খরচ করে ঈমান চলে যায়। টাকা পয়সা খরচ না করে ঈমান গেলেও তা একটু দুঃখ কম, নিজের পকেটের টাকা দিয়ে ঈমান বিক্রি করা। আমার থেকে একটা গরু দিলাম, গরুও গেল, টাকাও গেল, ইমানও গেল। এটা বড় দুঃখজনক। অনেক ভাই বোন এগুলো বুঝে না, মনে করে তো আমি একটা গরু দিছি অসুবিধা কি, কিন্তু গরুর সাথে সাথে তো আমার ইমানও দিয়ে দিছি, সেটা বুঝে না। অনেক জায়গায় গিয়ে কবরের সামনে সাজদা করে, একটা সাজদা করার সাথে সাথে আল্লাহর বান্দা বান্দে ইমানও চলে গেছে, একটা সাজদার মাধ্যমে তার ইমান শেষ, ইমান ভেঙে গেছে। একটা গরু দেওয়ার সাথে সাথে, একটা মোমবাতি দেওয়ার সাথে সাথে আপনার ইমানও শেষ। কবরে মোমবাতি জ্বালানোর দরকার আছে না? কবরে মোমবাতির দরকার কি? কবরস্থানে লাইট মোমবাতি এগুলো দরকার আছে? যে হুজুর রাত্রে মনে হয় কবর থেকে উঠবে, উঠলে আলো বাতাসের দরকার, না হয় হুজুরে তো অন্ধকারে ওযু করবো কেমনে, নামাজ পড়বো কেমনে, এই জন্য মোমবাতি দিয়ে আসলাম নাকি? মোমবাতি হলো অগ্নি পূজারীদের কাজ। অগ্নি পূজারীরা সবসময় তারা আগুনের উপাসনা করে, যা করে সেখানে আগুন জ্বালায় রাখে। আজও দেখবেন আমাদের পাশে যত মুসলিমেরা আছে, মুশরিকেরা আছে, সবসময় দেখবেন পূজা পার্বণ অনুষ্ঠানে আগুন জ্বালায় রাখে, রাখে না? বাহিরের থেকে আসলে ঘরে ঢুকে আগে আগুন ছোয়, আগুন ছোয়া ছাড়া কেউ কিছু খাইও না, বলে না? এটা মুসলমানের ঘরেও আছে, অনেকের ঘরে দেখবেন আগুন ছোয়া ছাড়া কিছু খাবে না, কয় বাইরের থেকে আসতে আগে আগুন ধরো, তারপরে দেখবেন যে একটু লবণ খাও, একটু এই করো, একটু এই করো, তারপরে যায় খাওয়া দাওয়া অন্যান্য কাজ। এগুলো অগ্নি পূজারীদের কাজ। ঘরে ঘরে শেরেক ঢুকে রয়েছে, আদর্শ পরিবার হবে কিভাবে? এজন্য আগে পরিবারকে শেরেক মুক্ত করতে হবে। আমার পরিবারে কয়টা শেরেক আছে এই শেরেকগুলো খুঁজে খুঁজে বের করতে হবে, আস্তে আস্তে শেরেক মুক্ত করতে হবে পরিবারকে। কোন ধরনের আকীদার শেরেক, কোন ধরনের আমলি শেরেক, কোন শেরেক ঘরের মধ্যে থাকা যাবে না। তিন নম্বর, ঘরের মধ্যে কোনো বেদাত থাকা যাবে না। বেদাতের তো বিস্তারিত আলোচনা ইতিমধ্যে আমাদের শায়খেরা হয়তো কিছু কিছু করেছেন আলহামদুলিল্লাহ। এরকম বেদাত ঘরের মধ্যে কোনো কিছু থাকা, বেদাতে আকীদা থাকা যাবে না, বেদাতে আমল থাকা যাবে না। অনেকে কিছু না হইতে কয় মিলাদ পড়ানো, বাস ঘরের মধ্যে মিলাদ। যেই ইমাম সাহেবকে এনে মিলাদ পড়াইলেন, ওই ইমাম সাহেব তার বাড়িতে কয়দিন পড়াইছে এই খবরটা নিছেন? যে ইমাম সাহেবকে এনে আপনি বাড়িতে মিলাদ পড়াইতেছেন, ওই ইমাম সাহেব কয়দিন তার বাড়িতে পড়াইছে খবর নিছেন? কয় না, কথা কয় না। এটা যদি এত ভালো কাজ, এটা যদি এত ফজিলতের কাজ, ইমাম সাহেবের বাড়িতে তো প্রতিদিন মিলাদ হওয়ার কথা, কি বলেন? কারণ এটা বিশাল ফজিলত, তাহলে তো এটা উনার বাড়িতে হওয়ার কথা। উনার বাড়িতে তো কোনোদিন কেউ দাওয়াত পায়নি, পাইছেন? পাইছেন? আজকে ইমাম সাহেবের বাড়িতে মিলাদ হইব, সবাই চলেন, দাওয়াত পাইছেন? তাহলে বোঝা গেল উনার বাড়িতে এটা চলে না। উনি ভালো করে বুঝে যে এটার কোনো ফায়দা নাই, এটা উনি বুঝে বলে উনার বাড়িতে আপনাদেরকে দাওয়াতও দেন না, মিলাদও পড়ান। কিন্তু আপনারা আপনারা না বোঝার কারণে, দিন না বোঝার কারণে ঘরের মধ্যে বেদাত ঢুকেছে। ঘরের মধ্যে দরুদ পড়েন বেশি বেশি, দরুদ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, যত পড়বেন তত লাভ, যত পড়বেন তত লাভ। একবার দরুদ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন দশটা নেকি দান করবেন, দশটা গুনাহ মাফ করবেন, আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন দশটা রহমত নাজিল করবেন, সুবহানাল্লাহ। এজন্য ঘরে দরুদ পড়েন। দরুদ এক জিনিস, মিলাদ এক জিনিস, আমরা যেটা পড়ি কবিতা পড়ি, কবিতা এক জিনিস, দরুদ আল্লাহর ইবাদত। দরুদ যত পড়বেন তত ফজিলত, তত লাভ। আবার মিলাদ যদি শুনেন তাও লাভ। মিলাদ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। কোরআন এবং সহি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে যত কিছু আছে এই বর্ণনাগুলো আলোচনা করেন আর শুনেন, আলোচনা করেন আর শুনেন। মিলাদ যদি আলোচনা করেন আর শুনেন, শুধু ফজিলত হবে, সওয়াব হবে, কোনো অসুবিধা নেই। যেমন সূরা সফের ৬ নম্বর আয়াত, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানী ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ومبشرا برسول ياتي من بعد اسمه احمد ঈসা ইবনে মারিয়াম বনী ইসরায়েলকে বললেন ও আমার জাতি আমি তাওরাতের সত্যায়নকারী ও মুবাশশিরান বিরাসূল আর তোমাদেরকে আমি সুসংবাদ দিই একজন রাসূলের ইয়াতি মিন বাদিসমুহু আহমদ যিনি আমার পরে আসবেন তার নাম হলো আহমদ সুবহানাল্লাহ এটা মিলাদের আয়াত এই আয়াত পড়েন আর তাফসীর করেন আলোচনা করেন ফজিলত হবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর তৈরি হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এই জমিনের ভিতরে একজন রাসূল পাঠিয়ে দিন যে রাসূলটা আমাদেরকে কোরআন শিক্ষা দিবে হিকমা শিক্ষা দিবে তাজকিয়া করবে ওই আয়াত কারিমাগুলো পড়ে পড়ে যদি আমরা আলোচনা করি শুনি এটাও ফজিলতের কাজ এটার নাম মিলাদ কিন্তু আমরা যেটা মিলাদের নামে ঘরে ঘরে করি এটা দরুদোনা মিলাদোনা এটা হলো কিছু মানুষের বানানো কিছু কবিতা ওই কবিতাগুলো পড়ে পড়ে গানের মতো সুর করে করে পড়ার কারণে আমাদের কাছে মনে হয় যে কত সুন্দর ইবাদত মনে হয় যে কি সুন্দর ইবাদত বালাকাল উলা বিকামালিহি পড়তেছে সুর করে করে যে মনে হচ্ছে কি সুন্দর একটা দরুদ ইবাদত সাধারণ মানুষ এগুলোর দরুদ মনে করে কমিয়া দরুদ পড়লে অসুবিধা আছে নাকি আমরা দরুদ না পড়তেছি কিন্তু আসলে এগুলো দরুদ নয় এই জাতীয় যত বেদাত আছে ঘরগুলোকে বেদাত মুক্ত করতে হবে তাহলে আদর্শ পরিবার হবে ঘরের সবাইকে নামাজি হইতে হবে কারণ নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে জাহান্নামে যাওয়ার যত কাজ আছে এগুলো ঘরে থাকলে আদর্শ পরিবার না কারণ আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে বাঁচানোর আমল হলো ঘরের সবাই নামাজি হইতে হবে ঘরে কোনো বেনামাজি থাকা যাবে না কেয়ামতের ময়দানে যেন আমি বেনামাজির বাবা না হই কেয়ামতের ময়দানে যেন আমি বেনামাজির স্বামী না হই কেয়ামতের ময়দানে যেন আমার পরিচয়টা এরকম না হয় ওই যে দেখা যায় বেনামাজির বাবা বেনামাজির মা বেনামাজির স্বামী বেনামাজির স্ত্রী এই পরিচয় যেন আমার কেয়ামতের ময়দানে না থাকে এই জন্য আমাদেরকে অবশ্যই ঘরের সবাইকে সাত বছর বয়স থেকে শুরু করে সবাইকে করতে হবে কি নামাজি ঘরের সবাইকে করতে হবে পর্দাশীল ঘরের সবাই হতে হবে পর্দাশীল মুরব্বীরা পুরুষেরা নারীরা সবাই পর্দাশীল হতে হবে পুরুষের পর্দাও বেশি জরুরি আমরা খালি নারীর পর্দার বেশি ওয়াজ করি কিন্তু পুরুষের পর্দা নারীর সাথে আরো বেশি জরুরি ঘরের সবাই হতে হবে পর্দাশীল আদর্শ পরিবার হতে হলে ঘরের সবাইকে দিন শিখতে হবে দিন যেমন ছেলে মেয়েদেরকে দিন শিখাইতে হবে পাশাপাশি ছেলে মেয়ের মা বাবারাও শিখতে হবে মা বাবা দেখা যায় দিন শিখি না ছেলে মেয়েকে দিন শিখাইতে চায় এজন্য ছেলে মেয়েকেও শিখাবো পাশাপাশি মা বাবাও দিন শিখব এজন্য পৃথিবীর অনেক জায়গায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলোতে ছেলে মেয়ে ভর্তি করালে মা বাবা ভর্তি হইতে হয় কারণ মা বাবারও দিন শিখতে হয় মা বাবারও দিন শেখা জরুরি এই জন্য আদর্শ পরিবার হবে ছেলে মেয়ে যেমন দিন শিখবে পাশাপাশি ছেলে মেয়ের মা বাবা দাদা দাদি সবাই তাওহীদ শিখবে সুন্নত শিখবে আল্লাহ রাব্বুল আলামিনের দিন শিখবে সর্বশেষ যেটা আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হবে হালাল উপার্জনের উপরে পরিবারটা চলবে এই পরিবারে কোনো হারাম টাকা ঢুকবে না বর্তমানে আমাদের দেশে সমাজে বলে কয় স্বামীর কথা শুনবো না অমুক জায়গা ছাড়বো না তো এখানে বলতে হবে যে এই আদর্শ পরিবারে কোনো ধরনের হারাম টাকা ঢুকবে না হারাম টাকা কোনো বাজার হবে না হারাম টাকা কোনো ধরনের পরিবারের খাওয়া দাওয়া পোশাক আদি যা দরকার হারাম টাকা দিয়ে কোনো কিছু চলবে না প্রয়োজনে আমরা অল্প খাবো সাধারণ চলবো তবুও হারামের কিছু এখানে চলবে না যেই পরিবারে এই সিদ্ধান্ত নিতে পেরেছে এটাই হলো একটা আদর্শ পরিবার এটাই একটা জান্নাতি পরিবার এটাই একটা সালেহীন পরিবার এরকম পরিবারের সদস্যদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ফ্যামিলি কেবিন দিবেন ফ্যামিলি কেবিন চিনেন কথা বলেন দেখ কিছু আছে সিঙ্গেল কিছু আছে ফ্যামিলি আছে না জান্নাতের ভিতরে এরকম আছে, যদি ফ্যামিলি সবাই মিলে আমরা জান্নাতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন ফ্যামিলির সবাইকে এক জান্নাতে এক জায়গায় থাকার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেমন স্বামী স্ত্রী ছেলে মেয়েরা এক জায়গায় থাকা থাকি, জান্নাতের ভিতরেও একসাথে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক একটি আদর্শ পরিবার গঠন করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে সেই আদর্শ পরিবারের সদস্য হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরেও যেন আমাদের পরিবার পরিজন নিয়ে একসাথে থাকতে পারে সে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।